ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ বরকাতুহু। একবার জানতে চেয়েছেন জুমার দিন দুই আজান কেন দেওয়া হয়? জি ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের প্রথম দিকে আজান একটা ছিল, অর্থাৎ ইমাম সাহেব যখন মিম্বারে বসেন সালাম দেয়া, তখন একটা আজান দেওয়া হতো। এটি ছিল নবী করিম সাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম দিক দিকে। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, তারা তাদের ঘরবাড়ি মসজিদ নববী থেকে দূরে চলে গেল, মানুষ অনেক বেড়ে গেল, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা আজান চালু করলেন প্রস্তুতি স্বরূপ, স্মরণ করিয়ে দেওয়ার জন্য আরেকটা আজান দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খুলাফায়ে রাশিদিনের অন্যতম ন্যায়পরায়ণ খলিফা। সুতরাং তার এই আজানকে মুসলমানেরা মেনে নিয়েছে। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াসাবাত আল আমরু আলা দালিক, এর উপর মুসলমানদের এজমা হয়ে গেছে এবং তখন থেকেই এই আজান চালু হয়েছে, মুসলমানগণ মেনে নিয়েছেন, সকল মাজহাবের ইমামগণই এই আজানকে মেনে নিয়েছেন এবং মক্কা মদিনাতে এখনও এই আজান চলছে। সুতরাং এখান থেকে জুমার দিন প্রথম আজান এসেছে, অর্থাৎ ডাক আজান, প্রস্তুতিমূলক আজান। এই আজান দেওয়া যায় যাতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।